সাধনা আমি দিল আশা না পুরিল সকলি পুরায়ে যায় মা আমার সাধনা আমি দিল আশা না পুরিল সকলি পুরায়ে যায় মা জনমের সব ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলি পুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরায়ে বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথা আছে শুধু ভালোবাসা বাসি যেথা আছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ চায় মা সকলি আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরায়ে যায় মা বাসনাতে যেছি বড় জলাশয়ে কামনা ভুলেছি বড় দাগা পে বাসনাতে যেছি বড় জলাশয়ে কামনা ভুলেছি অনেক কেঁদেছি কাঁদিতে পারি না অনেক কেঁদেছি কাঁদিতে পারি না বুক ফেটে ভেঙে যায় মা সকলি পুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরায়ে যায় মা জনমের শোক ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলি পুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরায়ে যায় মা বসন পরমা বসন পর পরমা গো বসন পরমা চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো বসন পরমা পর বসন পরমা বসন পর পরমা গো বসন পরমা কালীঘাট রাতের কালি তুমি কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি গোকুলে গোপিনী, পাতালে তে ছিলে মাগো হয়ে ভদ্রকালী, কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো, বসন পরমা পর বসন পরমা। পশিতের রুধির ধারা গলে মুন্ড মালা, হেট মুখে চেয়ে দেখো পদতলে ভোলা, মাথায় সোনার মুকুট ঠেকিছে গগনে, মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে, বসন পরমা পর বসন পরমা। তুমি পাগলপতি পাগল মাগো আরো আছে পাগল, প্রসাদ হয়েছে পাগল চরণ পাবার আসে গো, বসন পরমা পর বসন পরমা, বসন পর পর মাগো বসন পরমা বসন পরমা বসন পরমা। চোখের জলে ধোয়াবো আজ তারা মায়ের চরণ দুটি, রাঙা ফুলে সাজাবো মা, রাঙা ফুলে সাজাবো মা, যতন করে পরিপাটি। চোখের জলে ধোয়াবো আজ তারা মায়ের চরণ দুটি, ছেড়ে মা পরবাসী মা, তুই মা তারা শ্মশানবাসী, ঘর ছেড়ে মা পরবাসী, আমি কেন বদ্ধ ঘরে মা, আমি কেন বদ্ধ ঘরে, জীবনটাকে করি মাটি, সকল জ্বালায় জ্বালিয়ে নিয়ে মা, সকল জ্বালায় জ্বালিয়ে নিয়ে করে নে মায়ে খাটি, রাঙা ফুলে সাজাবো মা, রাঙা ফুলে সাজাবো মা, যতন করে পরিপাটি। চোখের জলে ধোয়াবো আজ তারা মায়ের চরণ দুটি। তোর পূজারি বামা খেপায় তোকে পেয়ে হলো খেপা মা, তোর পূজারি বামা খেপা, তোকে পেয়ে হলো খেপা, শ্মশানে মশানে ঘুরিস মা, শ্মশানে মশানে ঘুরিস, তুইও মা গো আরে খেপা, আমায় অমন খেপা করে দে মা, মা অমন খেপা করে দে মা, প্রণাম পাবি শত কোটি, রাঙা ফুলে সাজাবো মা, রাঙা ফুলে সাজাবো মা, যতন করে পরিপাটি, চোখের জলে ধোয়াবো আজ তারা মায়ের চরণ দুটি। কখনো মা নয়নে তোর, কখনো মা নয়নে তোর, শাসন স্নেহের অমল হাসি, জনমেতে তোরই কোলে, মরণেতে নিষ্মা কোলে, জনমেতে তোরই কোলে, মরণেতেও নিষ্মা কোলে, মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তি মা কোথায় বল, মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তি মা কোথায় বল, মা তো কত রঙ দেখবো বল, আর কতকাল সইব এছ মা তোর কত রঙ দেখবো বল। পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভু আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভু আবরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়া, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়, জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়া, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়, ওরে তোর মতো যে নেই কোথাদের মায়ে পয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই গো তাদের মায়ে পয়ে আলাপন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়, আমার তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়, ওরে যেন ভুলিস না তোর দয়া মহিমা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা, ওরে যেন ভুলিস না তোর দয়া মহিমা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা, উমুন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ, তাই বলিয়ায় উমুন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভু আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভু আবরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। ব্রহ্মাণ্ড ছিল না যখন ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ড মালা কথা পেলি সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী সদানন্দময়ী আমরা তোমার যন্ত্রে চলি সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার যন্ত্রে চলি যেমন রাখো তেমনি থাকি মা যেমন রাখো তেমনি থাকি মা যেমন বলাও তেমনি বলি অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালা গালি অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালা গালি এবার সর্বনাশী ধরে ওশি সর্বনাশী ধরে ওশি ধর্ম ধর্ম দুটো খেলি সদানন্দময়ী কালে মহাকালের মনমোহিনী তুমি আপনি নাচো আপনি গাও মা আপনি নাচো আপনি গাও মা আপনি দাও মা করো তালে সদানন্দময়ী কালে মহাকালের মনমোহিনী সদানন্দ যন্ত্রী আমি ঘর তুমি ঘরণী রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি সকলি তোমারই ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি সকলি তোমারই ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি সকলি তোমারই ইচ্ছা নাকি মা দয়াময়ী, শুনেছি ওই লোকের মুখে তুই নাকি মা দয়াময়ী, শুনেছি ওই লোকের মুখে দানে নাকি সারা বিশ্ব ভরে ভরে আছে দিকে দিকে, তুই নাকি মা দয়াময়ী। রূপে রসে গন্ধে গানে সকল ভাবে সকল খানে, রূপে রসে গন্ধে গানে সকল ভাবে সকল খানে, তুই নাকি মা আসিস নিজে, তুই নাকি মা আসিস নিজে, ডাকিস মোরে স্নেহের ডাকে, তুই নাকি মা দয়াময়ী, শুনে